الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعث الله الى امته من قبله الا كان لهم حواريون ياخذون بسنته ويقتدون بامره فخلف من بعدهم خلف يفعلون ما لا يؤمرون ويأمرون ما لا يفعلون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان من خردل رواه مسلم وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه ابو داود بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অফুরন্ত রহম ও অনুগ্রহের ফলে আজকে নতুন বছরের মুহররম মাসের হারাম মাসে আমরা জুমার খুতবায় সকলে মিলিত হতে পেরেছি এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম শাহ নবীর শানে যিনি আমাদেরকে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার নিয়ম এবং নিজের জীবন দিয়ে তার বিধান বাস্তবায়ন করে একটা নমুনা প্রদর্শন করে গিয়েছেন এবং আল্লাহ পাকের নিকট থেকে সনদ প্রাপ্ত হয়েছেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য এই আল্লাহ রসুলের মধ্যে উত্তম দৃষ্টান্ত নিহিত রয়েছে সেই উত্তম দৃষ্টান্তের অনুসারী হওয়ার কারণে আমরাও গর্বিত এবং আমরাও শ্রেষ্ঠত্বের দাবিদার সেই মহানবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য যাবতীয় দরুদ ও সালাম অশান্ত পৃথিবীর সঙ্গে অশান্ত বাংলাদেশ পত্রিকার পৃষ্ঠা যারা পড়েন এরপরও যারা চুপ করে থাকেন তাদের অন্তরে কতটুকু ঈমান আছে আল্লাহ পাক ভালো জানেন চোখের সামনে আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনি বসে থাকতে পারবেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ববঙ্গের শুধু নয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে একসময় মক্কা বিশ্ববিদ্যালয় বলা হতো যে বিশ্ববিদ্যালয় যাতে না হয় এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাধা সৃষ্টি করেছিলেন কারণ ওখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানদের কালচার বাড়বে সেই বিশ্ববিদ্যালয়ে যখন হলো ঢাকার নবাবদের অর্থানুকূল্যে তাদের দেওয়া জমিতে তাদের দেওয়া অর্থে তখন একটা নাম হয়ে গেল মক্কা বিশ্ববিদ্যালয়, যে পূর্ববঙ্গে মক্কা প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই মক্কা বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছেটা কি? আজকের পত্রিকা পড়ে দেখুন, কালকের পত্রিকা পড়ে দেখুন, সিরিয়ালে কি আসতেছে? মেয়েদের হলে হলে ঢুকে ঢুকে যার কাছে ইসলামী বই পাওয়া যাচ্ছে তাকে ধরে নিয়ে তাদের সরকারি দলের সভাপতির পক্ষে নিয়ে নির্যাতন করা হচ্ছে আর বলা হচ্ছে তোরা তো আল্লাহ আল্লাহ করিস, দেখি কোন আল্লাহ তোকে বাঁচায়, তোকে মারলে আমিই মারবো, তোকে বাঁচালে আমিই বাঁচাবো, আল্লাহ কোথায় ডাকা করবো, এই ধরনের দম্ভ যারা করে। এরপরেও যারা এদেশে সরকারের আনুকূল্য পায় এই সমস্ত শয়তানগুলোকে তারা কিভাবে বরদাস্ত করে আমরা চিন্তা করতে পারি না। তাই দুঃখ করে একটি জেলার সরকারি দলের একজন নেতা যুবলীগের সভাপতি তিনি বলেছেন সাংবাদিকদের কাছে যে আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে, আমি নিজে যুবলীগের সভাপতি, আমার মেয়ের বোরকা পরার অপরাধ আজকে মার খাবে সরকারি দলের লোকদের কাছে, এটা আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা। আমার পরিবারের সবাই পাশাপ্ত সালাত আদায় করে, আমার মা খালারা সবসময় বোরকা পরে থাকে, আমরা কখনোই ধর্মের বিরোধিতা করতে পারি না। আর কি হচ্ছে এগুলো আমাদের দেশে? তিনি পর্যন্ত দুঃখ করে এটা বলেছেন, যার পত্রে এসেছে তার বিবৃতিটা। আজকের বাংলাদেশের দিকে তাকালে যেন মনে হয় আমরা কোন জঙ্গলে বাস করছি, আইয়ামে জাহিলিয়াত এর নমুনা পাওয়া যাবে কিনা সন্দেহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা ঘটছে, হলে হলে ঢুকে ঢুকে যে সমস্ত দাড়ি টুপিওয়ালা ছেলে তাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, অপরাধ করে পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে অপরাধ দাড়ি টুপি। গত 2012 এবং 2013 সালে 500 ছাত্রকে এমনি করে পিটানো হয়েছে, এখনো 14 সালে হিসাব বের হয় নাই। ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় দুটো বিশ্ববিদ্যালয় যা কমনওয়েলথ স্বীকৃতি প্রাপ্ত দুটো বিশ্ববিদ্যালয়। এখানকার ডিগ্রি সারা বিশ্বে মূল্যায়ন করা হয়, এখানকার শিক্ষকদের মর্যাদা সারা বিশ্বে প্রতিষ্ঠিত, আর সেইখানকার ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত এটাকে সমর্থন দিয়েছেন। তিনি নাকি বলেছেন, হ্যাঁ এটা তো জামাত শিবিরেরই কাজ, এটা ওরাই তো ড্রাইভ টিভি রাখে, এটা কিছু করলে ঠিকই আছে। এদেশে কেউ জামাত শিবির দায়ী রাখে, আমরা কি করি? দাড়ি কোন দলের নয়, দাড়ি মুসলমানের নিজস্ব শিয়া। দাড়ি আমরা আল্লাহর নবীর সুন্নত বলে রাখি, যদি কেউ দাড়ি তার নেতার নির্দেশে রাখে সে গুনাহগার হবে, যদি কেউ দাড়ি নবীর নির্দেশে রাখে সেই মাত্র নেকির হকদার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি আছে বাংলাদেশের ওরকম দাড়ি কম আলমেরই আছে। তা কি রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান ছিলেন? কার্ল মার্ক্সের দাড়ি ছিল, তাই বলে কি আমাদের দাড়ির লোক ওলা লোক সব কার্ল মার্ক্স কমিউনিস্ট হয়ে গেছে নাকি? লেনিনের অল্প খান্ডে দাড়ি ছিল, তাই বলে কি সবকে আমরা লেনিনকে মুসলমান বলবো? আর দাড়ি টুপি রাখার অপরাধে যদি মুসলমান মার খায়, মুসলমানের দেশে দিক ওই সরকার, আমরা এখনো দায়িত্বহীনভাবে সরকারকে দাবি করবো, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে, আপনি নিজে শুনতে পাই পাঁচ সালাদ আদায় করেন, বোরকা পরেন ইত্যাদি শুনতে পাই, আপনি নাকি ধার্মিক মহিলা, তাই যদি হয় আপনার ছাত্রদের একই নাম ঠেকাম, আন্দোলনে গণ বিপ্লব শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে আপনার এবং আপনার দলের উপরে, কেউ ঠেকাতে পারবেন না। সাবধান হয়ে যান, আল্লাহর বিধানের বিরুদ্ধে যে কথা বলবে, যে কাজ করবে আল্লাহ বেশ দিন বরদাস্ত করবে না। আমল্লাহ লা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ কোন জালেমকে পছন্দ করেন না। যুগে যুগে এমনি করে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে যার যার ধর্ম সে করবে, স্বাধীনতা আছে। সেটাই যদি হয় বাংলাদেশের বিভিন্ন বিভাগ মুসলমান, মুসলমান তার স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে না কেন? হিন্দুরা যদি স্বাধীনভাবে ডঙ্কা বাজিয়ে মিছিল করে রাস্তায় দিয়ে পূজা করতে পারে, মুসলমান কেন তার দায়িত্ব রাখতে পারবে না? এটা কি তাহলে অসাম্প্রদায়িকের অর্থ কি অন ইসলামী দেশ? এটা মুসলমানের দেশ, মুসলমানের ভোটে তোমরা নির্বাচিত মন্ত্রী হয়ে থাকো, মুসলমানের ভোটে তোমরা এমপি হয়ে থাকো, তো মুসলমানের ধর্মের বিরুদ্ধে কথা বললে কোন ব্যাটাকাই সাথে যে আল্লাহ সাথে থেকে আল্লাহ ছাড়বে না একটা করে, যে দলে তুমি করো না করো, ইসলামের বিরুদ্ধে গিয়ে কোন ব্যাটাই এই মাটিতে টিকতে পারবে না, আল্লাহর গজব সে ধ্বংস হতে বাধ্য। মুমিনরা কখনই যুদ্ধ করে না, রাস্তা দিয়ে হরতাল করে না, কিন্তু অন্তর খোলা দোয়া তারা করে, ওই দোয়া আল্লাহর আরশকে বোঝায়, আর মুমিন মজলুমের দোয়ার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। জুলুম করে কেউ টিকতে পারে নাই, তার বাস্তব দলিল বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জীবনে আপনারা দেখতে পাচ্ছেন না? আর 43 বছরে যারা মরছে, যারা মারছে, জালাম সব যারা মার খেয়েছে তারাই বিজয়ী, যারা মারেছে তারা বিজয়ী নয়, তারা পরাজিত, তারা দুনিয়াতেও পরাজিত পরকালেও পরাজিত। জুলুম কখনো আল্লাহ বরদাস্ত করেন না। ইসলামের নামে ধোকাবাজি যারা করে তারা যেমন ইসলামের দুশ্মন, ইসলামের বিরুদ্ধে যারা নেয় তারা ঠিক তেমন ইসলামের দুশ্মন। ইসলাম তার নিজস্ব গতিপথে এগিয়ে যাবে, ইসলামকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই, তার নিজস্ব আদর্শিক চেতনা বলে ইসলাম সারা বিশ্ব জয় করবে। ইসলামকে ঠেকানোর ক্ষমতা কোন অস্ত্র দিয়ে বোমা দিয়ে হয় না। দূর অতীতের কথা মনে পড়ে, আবু জাহেল যখন আল্লাহ নবীর মাথায় উজের ভুড়ি চাপিয়ে দিয়েছিল, যখন সে নিজে পা দিয়ে তার মুখ থেতলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই কথা আজকে মনে পড়ে। আমি রসুলের জীবনীতে লিখেছি এইখানে গিয়ে, কোথায় ধর্মনিরপেক্ষতার লোকেরা তোমরা যে বারবার চিৎকার দাও যার ধর্ম তার রাষ্ট্র সবার, তাহলে আল্লাহ রসুলের ওই এটুকু নিরাপত্তা স্বয়ং কাবা ঘরে আল্লাহ ঘরে বসে তিনি সালাত আদায় করতেন, সেটা কেন আবু জাহেল বরদাস্ত করে নেই? জবাব দাও নেতারা। নেতারা ভালো করে জানে, একবার মানুষ যদি আল্লাহর সামনে শ্রদ্ধা করে সে কখনই মানুষের সামনে শ্রদ্ধা করবে না। এই ভয়টা নেতাদের সবসময় আছে, আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা নিজেরা মঙ্গল আইন তৈরি করে তাদের সংসদে বসে পাঁচ মিনিটের তিন মিনিটের আইন তৈরি হয়ে যাবে, আর তাই দিয়ে লাঠি পেটা করে মানুষকে হত্যা করবে, শেষ করবে, জুলুম করবে। এই আইন কখনই আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহর আইন চিরন্তন, যদিন কিয়ামত না হবে তদিন এই আইনে কোনো পরিবর্তন হবে না। ভালো চিরদিন ভালোই থাকে, যুগে যুগে মন্দ হয় না, আবার ভালো হয় না। মানুষের ভোটের মাধ্যমে কোরআন এবং হাদিসের ভালো মন্দ চাষাই করা হবে না, ওটা চিরদিন ভালো। আপনার ভোট পক্ষে আসুক আর বিপক্ষে আসুক কিছুই তোয়াক্কা কেউ করে না। আল্লাহর আইন চিরদিন সত্য, সুদ হারাম চিরদিন হারাম। ওই জাতীয় সংসদের কতগুলো পাগল এমপি সবগুলি যদি বলে সুদ হালাল, কোশ্চিন করতে হালাল হবে? কিন্তু আমরা হালাল করে দিচ্ছি, যেহেতু আমরাই ভোট দেই দোষ আমাদেরই হবে। যে আমাদের মাঠে আট টাকা ছাড়া হবে না, যে আপনার ভোটেই তোরে যে আপনার বিরুদ্ধে আইন করেছে কেন কথা বলেন নাই? 43 বছরে একটা কথা বলেন নাই, আপনি আমার ভোটের সময় পাগল হয়ে যান, এক পাক গম খেয়ে 500 টাকা নিন। অতএব সাবধান, এত সহজ হবে না। আমার মেয়ের গায়ে হাত দিলে আমি চুপ করে বসে থাকবো? যদি কেউ চিন্তা করে সে সরকার পাগল ছাড়া কিছু না। এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, কারো ধর্ম অধিকার হস্তক্ষেপ করার অধিকার কোন সরকারের নাই। তাই সে গণতান্ত্রিক হোক আর সামরিক তন্ত্রী হোক, যে বেটাই হোক না কেন, আমরা কাউকে তোয়াক্কা করব না যদি সে ধর্মের গায়ে হাত লাগায়। ওয়ান আব্দুল ওমর কোরআনে একটা বলে দিয়ে আগে এ সম্পর্কে বহু আগেই কোরআনে এই বিষয়ে বলে গিয়েছে, হে মুহাম্মদ, হে নবী, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন আগলুজ আলাইহিম, তুমি জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে, তাদের উপরে কঠোর হও। মাওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হলো ডাইরেক্ট জাহান্নাম। বেসাল মাসিহ, কদিন নিকৃষ্ট ঠিকানা। এখন রসুল নাই, এই হুকুম কার উপরে বর্তাবে? মুসলমানদের যিনি সরকার প্রধান হবেন তার উপরে বর্তাবে না? অতএব প্রধানমন্ত্রী কর্তব্য হবে এই আয়াত অনুযায়ী এই সমস্ত বদমাশগুলোর উপরে কঠোরতা আরোপ করা, তাদেরকে লাই দিয়ে মাথা তোলে নয়। পুলিশ পর্যন্ত চাঁদাবাদ হয়ে আছে, তার নিরীহ ছেলেদেরকে ধরে ধরে গুলি করে মারতেছে। এই বেটা তুই শুনি পাইছে কোনটা? একটা ভালো মানুষ ধরে ধরে বিনা অপরাধে মারবে তুই মানে? এদেশটি শুধু একটা দলের, এদেশটি সবার নয়, সমস্ত দল এদেশে বসবাস করবে। সে যে তা যে আদর্শে হোক না কেন, ইসলামপন্থী হোক, ধর্মনিরপেক্ষ হোক, কাফের হোক, মুমিন হোক, এ রাষ্ট্র সবার। অতএব বিশেষ একটা দলের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, আর অন্য সমস্ত দলের নিরীহ মানুষগুলোকে ওই দলগুলি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তুমি চলে যাবে, যা চেতা করবে, সরকারি ক্ষমতা ব্যবহার করবে, এটা তো কোশ্চিন তো আল্লাহ বরদাস্ত করবে না। এরপরেই ইবনে আব্বাস এই আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, যারা কাফের তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করো, যারা মুনাফিক তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করো না, জবান প্রয়োগ করো। কাফেরদেরকে হত্যা করা চলে, মুনাফিকদের হত্যা করা চলে না, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে মুসলমান। যে আয়াতের ব্যাখ্যা স্বয়ং সাহাবীরা দেন, সেই আয়াতের ব্যাখ্যা বাংলাদেশের বাচ্চা ছেলেদের কাছে নেওয়ার কোন দরকার আছে? এই আয়াতকে পুঁজি করে চরমপন্থী জঙ্গি দল তৈরি হচ্ছে। তারা বলছে আল্লাহ পাক বলেছেন কঠিন হচ্ছে জিহাদ করতে মুনাফিকের বিরুদ্ধে, সরকার যদি যা বলে তা করে না, তো সরকার মুনাফিক, অত সরকারকে হত্যা করো। এই আয়াত দিয়ে তারাও কিন্তু দলিল দেয়। এই আয়াতের ব্যাখ্যা তোমাদের কাছে শিখতে হবে না, কালামাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল, আল্লাহর বাণী সত্য ব্যাখ্যা হয়েছে ভিত উল্টা। এই ব্যাখ্যা না বোঝার কারণে খারিজিরা আলীকে কাফের বলেছিল, আজকটি ব্যাখ্যা না বোঝার কারণে একটু একটু ছেলে পেলে তারা আলেম বাতাসা যারা না তারা মুফতি মহাদ্দেশ হয়ে বসে আসে, ইন্টারনেট গরম করে দিচ্ছে তারা। আর আমরা কেন সশস্ত্র যুদ্ধ করছি না, আমাদেরকে বানাচ্ছে তারা ছাগল গরু ভেড়া ইত্যাদি গালি দিচ্ছে, এই সমস্ত বেয়াদব ছেলে মিলে এরা এই দেশের জন্য কুলঙ্কার, এরা আগামী দিনে ধ্বংস করবে দেশটাকে। বড় বড় বই বের করছে আমাদের বলে জানেন, যুগে যুগে শয়তানের হামলা, এই যুগে সেই শয়তানটাকে, সে শয়তানটাকে আমি নাম দিয়ে দিয়ে লিখতেছি। কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা আলহামদুলিল্লাহ এখান থেকেই বের হচ্ছে, যে জন্য জঙ্গিবাদী তৎপরতা যারা তৈরি করেছে তারা নিজেদেরকে সেভ করার জন্যই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আমাদেরকেই কারাগারে আবদ্ধ করেছিল। কিন্তু সত্য প্রকাশিত হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে, সবাই জেনে গেছে আসল বিষয়টা কি। আবারও শুনছি এক সপ্তাহ আগে দু একটা পত্রিকা হয়েছে শুরু করে দিয়েছে এসব বেয়াদব পত্রিকার সাংবাদিকগুলোর জন্য, আর আমরা কি বলবো, কোথায় ভারতে কারা বোমা মেরেছে সে সঙ্গে আমাদেরকেও জড়িয়ে কিছু রং টং দিয়ে রিপোর্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠিত জাতীয় পত্রিকা যাদেরকে আমরা সম্মান করি, সেখানে যদি এই সমস্ত উদ্ভট কাহিনী বের হয় তাহলে আমরা কাদেরকে সম্মান করব। দাড়ি টুপি, দাড়িটা কে, এটা কি দাড়িতে আল্লাহ দেয় না নিজেরা বানিয়ে লাগায়? এখানে মানুষের পুরুষ মানুষের দাড়ি বের হয় অটোমেটিক না লাগে, এটা কি ঔষধ দিয়ে বানায়? তো অটোমেটিক বের হয়, এটা আল্লাহ সৃষ্টি কৌশল। মেয়ে লোকের চেষ্টা করলেও দাড়ি বেরোবে না, যাদের সারাদিন সুই খসো একটা দাড়ি খুঁজে পাওয়া যাবে, এটা আল্লাহরই বিধান। এই বিধানের বাইরে যারা কথা বলে তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে সংগ্রাম করে না? যারা দৈনিক সকালে উঠে দাড়ি চাষে দাড়ি কাটে, এরা আল্লাহ নবীর সুন্নতের গলা চাষে না? তাহলে নবীর সুন্নতকে যারা ঘৃণা করবে তার কি হবে? তারা নবীর সাফাত হবে কি আমাদের মাঠে? প্রশ্নই ওঠে না। যারা আমরা নবীর সুন্নতের অনুসরণে দাড়ি রাখি, ইনশাল্লাহ আমরা নবীর সাফাতের আশা রাখি। কিন্তু যারা এটাকে ট্রেডিশনাল দাড়ি মনে করে, সুন্নত হিসেবে মনে করে না, তারা কিন্তু এই নেকিটা পাবে না। আর এই দাড়ির বিরুদ্ধে সংগ্রাম আজকের প্রথম নয়, যুগ যুগ ধরে চলে আসছে। আবু জেহেল আল্লাহ নবীকে সালাত আদায় বাধা দিয়েছিল, আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে সালাত আদায় বাধা দেওয়া হচ্ছে। সরকারি দলের ছেলেরা মসজিদের সামনে বসে থাকে চেয়ার নিয়ে, কোন কোন ছেলে মসজিদে নিয়মিত যায় তাকেই সন্ত্রাসী জঙ্গি হিসেবে চিহ্নিত করে মেরে পিটিয়ে রক্তাক্ত করে পুলিশে দিয়ে দেওয়া হচ্ছে। আর পুলিশের কাজ হলো সরকারের হুকুম পালন করা, এটাই কি কাম্য? ওদিন আবু জাহল যা করেছিল এদিন কি তাই করে নেই? ফালা সাদ্দাক ওলা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়াল্লা আওলালাকা ফাওলা সুম্মা আওলালাকা ফাওলা। আয়াতগুল মনে পড়ে, সুরা আলাকের আয়াতগুলা, আল্লাহ নবীকে বলেছিল আবু জাহল, আল্লাহ মানহাকা আন লা তুসাল্লি, হেনা আমি কি তোমাকে নিষেধ করে নেই যে তুমি এখানে সালাত আদায় করবে না? আল্লাহ বরদাস্ত করতে পারেন, নবী তো ধমক দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারেন। তাই এই আয়াত নাযিল হয়, ধ্বংস হোক তোমার, আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা, ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস ধ্বংস। আজ তো আমাদের তো ওহী নাযিল হবে না, কিন্তু কোরআন তো সামনে মজুদ। সেদিন আবু জাহেলকে সালাত আদায় করতে যে আবু জাহেলকে, আবু জাহেলের বিরুদ্ধে কি আল্লাহ নবী সশস্ত্র সংগ্রাম করেছিলেন? তা তো করেন নেই। তার ভয়টা কোথায়? ভয় একখানেই, যে মাথা আজকে এখানে নত হচ্ছে এই মাথা কালকে আবু জাহেলের কাছে নত হবে না, ওই মাথা কালকে প্রতিমা পূজা করবে না, ওই মাথা মূর্তির কাছে নজর নিয়াজ দেবে না, যা খেয়ে আবু জাহেলের পেট পুষা হয় তারা বড় লোক হয় এটা আর দেবে না। যখন এই নবীর মুখ দিয়ে বের হবে সুদ হারাম, ওরা আবু জাহেলকে আর সুদ দেবে না। আর এই জন্যে ওরা সালাতকে বেশি ভয় পায়। আজকের ধর্মনিরপেক্ষ শাসকরাও সালাতকে সবচেয়ে বেশি ভয় পায়। আবুজাহেলের সঙ্গে মিলছে না, চলে যান পিছনে। স্বাধীনতা করে যারা জিগির চলেন, গলায় মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, আমরাই মুক্তিযুদ্ধ, আমরাই সবকিছু করেছি, তারা কি একবার আহলে হাদিসদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করবেন? বালাকোটের জিহাদ কি তারা খবর রাখেন? নারকেলবাড়িয়ার তিতুমিরের জিহাদ কি তারা খবর রাখেন? এসব ইতিহাস তারা একবারও স্মরণ করেন না, কারণ অপরাধ তাদের একটাই ছিল, তারা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল ঠিক তেমনি এদেশে কবর পূজারি শেখ বেদাতপন্থী পীর ফকিরের বিরুদ্ধে জিহাদ করেছিল, এই জন্য কেউই তাদের নাম নেয় না, অথচ তারাই ছিল প্রকৃত মুজাহিদ। আর তাদেরই জিহাদের ফসল আমরা এখন ভোগ করছি, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ এত সহজে আসে না। যখন দেখা গেল পাঞ্জাবের মন্দিরে, যাকে এখন আপনারা স্বর্ণ মন্দির বলেন অমৃতসরে, স্বয়ং কোরআনের উপরে পা রেখে বসে বক্তৃতা করছে হিন্দুদের সেই, শিখদের সেই গুরু মন্দির গুরু, এই দৃশ্য একজন মুসলমান দেখলেন তিনি আর সহ্য করতে পারেন না, তিনি প্রতিজ্ঞা করলেন এই শয়তানকে না হারানো পর্যন্ত আমরা আর কখনোই কিছুই করা হবে না, বাড়ি যাওয়া বাড়ি, কিন্তু বাংলাদেশে একজনকে সাথে করে নিয়ে নিজেরা শিখ সেজে গুরুদেবের সামনে গিয়ে এক কোপে মাথা উড়িয়ে দিয়ে চলেছিস। শয়তান তুই কোরআনে পরে পা দিয়ে দাঁড়ায় ছাড়ছিস? ইতিহাস পড়ে দেখুন মাতৃশিশুদের মধ্যে এগুলো দিয়েছি আমরা, বাংলাদেশের কৃতি সন্তান তারা। তখন পরে আরেকজন নেতা দিল্লিতে আল্লাহ রসুলের নামে রঙ্গিলা রসুল বলে বই লিখল, রসুলকে টিটকারি করে যাচ্ছে তাকে রঙ্গিলা বলে, বুঝতে পারছো কিনা, বই লিখল, সহ্য করতে পারে না এই কলকাতার এই ভদ্রলোক, সোজা যে তাকে একাই মেরে দিল, অ্যারেস্ট হয়ে গেলেন। আদালতে বিচারক বললেন ওকে বলতে বলো যে পাগল হয়ে গেছিল, আমি হুঁশ করে ফেলছি। সামনে আনা হলো, তুমি কেন মেরেছিলে? আমি মেরেছি এই জন্য যে আমার রসুলের বিরুদ্ধে বাজে কথা লিখেছে ও, আমার রসুল হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, ও তাকে রঙ্গিলা রসুল বলেছে, এই জন্য আমি তাকে সজ্ঞানে হত্যা করেছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সাফাত পাওয়ার জন্য। বিচারক বারবার বলেছে এ বাবা তুই বল মাথা একটা খারাপ হয়েছে ঠিক পানি, বললে কেন বলবো মিথ্যা, মরলে তো দুদিন পরে মরতে হবে, আমি আজকে মরবো জিহাদের মুজাহিদ হয়ে শহীদ হয়ে মরবো, মিথ্যা বলে জীবন বাঁচানোর সুযোগ আমার না। অবশেষে মুসলমানরা তার ওজনে সোনা দিতে চেয়েছিল, ইতিহাস আপনাদের জানা ভালো, একটা মানুষের ওজন কত হয় চিন্তা করে, তোমার ওজনে সোনা দেবো, তুমি খালি একটু মুক্তি বলো, ওই সময় আমার কি করলাম মনে নেই, এতে তোমার মুক্তি হয়ে যাবে, হয়নি, বল না আল্লাহর পথে মরব, এত বড় কথা আমার রসুল কিনে টিটকারি করবে? সেই একজন মানুষের এই দেখে ব্রিটিশ সরকারের অবস্থা পরিবর্তন হয়ে গেল, দিল্লিতে হুকুম জারি করা হয়েছে মুসলমানরা গরু কোরবানি করতে পারবে না ঈদের সময়। দিল্লির ভাইসরয় বললেন আমার একজন প্রজাও যদি গরু কোরবানির অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটা আমার জন্য অন্যায় বিচার হবে, অতএব হে কোতোয়াল দেখো দিল্লিতে কেউ গরু কোরবানি করেছে কিনা। দেখে গেল সারা দিল্লিতে মাত্র একজন লোক গরু কোরবানি করেছে, বলে দিলেন একজন প্রজার অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারবো না। ব্রিটিশরা একজন প্রজার অধিকার ক্ষুণ্ণ করে নাই, অথচ তাদেরকে তাড়িয়ে আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পাকিস্তান করলাম, আমরা তো হাজার হাজার মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করছি, তাহলে আমাদের চেয়ে ব্রিটিশরা ভালো ছিল না? জানেন এই লোকটাকে শুনতে তো ইচ্ছা হয় তাই না? থিসিসটা পড়েন, দয়া করে পড়বেন, লিখছি বহুত কষ্ট করে আমরা এগুলো। তিনি আর কেউই নন, আল্লামা আব্দুল ওয়াহাব দেহলভী, আহলে হাদিসের বিখ্যাত নেতা, সমস্ত আলেমরা নরম হয়ে গেছে সরকারের কাছে, হিন্দু নেতাদের কাছে, তারা বলেছিল তোমরা খাসি জবাই করো বাবা, গরু জবাই করো না, গরু আমাদের দেবা দেবতী দেবতা না কি বলে, উনি বলছেন গরু হালাল কোরবানি পশু হিসেবে, খাসিও তেমন গরুও তেমন, হিন্দুদের মারির ভাই আমি গরু হারাম করবো এটা হতে পারে? এই যে দুঃসাহসী মানুষটা, ইতিহাস তার নামে একবারও নেয় না, তিনি হচ্ছেন জামাত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আব্দুল্লাহ আব্দুল হালিম। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই যে এই সমস্ত মর্দ মুজাহিদের ইতিহাসটাও কখনই স্মরণ করল না, কোথাকার কোন চ্যাংড়া ছেলেমেয়ে বদমাস, তারা কি করলো না করলো তাই নিয়ে হইতে বড় আলম রাজে অবদান রেখে গেছেন। সাদেকপুর পাটনার আল্লামা ইয়াহিয়া আলী ধরে নিয়ে গেছে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট জেলখানায় ফাঁসির আসামি যারা থাকে ছোট ছোট খুবরি মতো সেখানে রাখা হয়। বড় একটা আলেম, তার লিখিত বই আমরা পড়ি ইউনিভার্সিটিতে, তার বইয়ের কারণে ডক্টরেট করছি। সেই আলেম মানুষটাকে মাথায় পায়খানা বহন করে নিয়ে যাওয়ার দিন বাধ্য করা হয়। আজকালকে মতন এরকম সুন্দর পায়খানা তো তখন ছিল না, ওই নিচে রাখা হতো পায়খানা টিন, ওই বইয়ে বইয়ে দিয়ে আসতে হয়, ফেলে আসতে এক জায়গায় গিয়ে সস্তন কারণ এটা ছিল। প্রথম দিন তাকে দাড়ি চাষা শুরু করল, মুজাহিদের হাত বাঁধা, সমস্ত দেহ আগুন হয়ে গেছে, বলে এই শয়তানরা কাফের দল, তোরা আমার গলা কাট কিন্তু আমার নবীর দাড়ি ছাড়িস না। পানি পান করতে চেয়েছে, মুখে পোশাক করে দিয়েছে, এই দাড়ির জন্য তাদের জীবনে কত জুলুম হয়েছে। আজকেও ঠিক এতই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে স্বাধীন বাংলাদেশে। কিসের স্বাধীন? যে দেশে আমার ধর্ম স্বাধীন নয় ওটা কি স্বাধীন নাকি? দুর্নীতির স্বাধীন, এ স্বাধীন চুরি করার স্বাধীন, এ স্বাধীন ঘুষ খাওয়ার স্বাধীন, এ স্বাধীন লুটপাটের স্বাধীন, কোনো ভালো মানুষের স্বাধীনতা এখানে না। আমার মেয়েরা রাস্তা হাঁটতে পারবে না, ও কি স্বাধীনতা হলো? ইফটেজিং করছে কেন, কারা করে? দলীয় সেলিব্রিটিতে করে। নাটোরের আমাদের যে প্রভাষক তরুণ আল্লাহ তার, সে যে জিহাদি ভূমিকা নিয়েছিল, তারই এক ছাত্রীকে ইফটেজিং করেছিল, তারই একটা ছাত্র, উনি সরাসরি গিয়ে প্রতিবাদ করলেন, ওই ছাত্ররা তাদের শিক্ষককে ওইখানেই খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে পরিণতার ব্যাপারে দুবছর আগে। নিঃসন্দেহে এই সমস্ত মানুষ স্মরণযোগ্য, আজ পর্যন্ত ওই ছেলেদের কিছুই হয়নি কোন সরকারি দল লক্ষ্য আছেন কোন দেশে, তাহলে স্বাধীনতা কাদের জন্য? একটার পর একটা ইতিহাস নেন, আবু জেহেল থেকে চলে এলাম উপমহাদেশে, উপমহাদেশ থেকে এবার আসুন বাংলাদেশে, শুনলেন তো সবকিছুই। এই বিষয়ে দলিল কি? সামঞ্জস্যশীল হয় এই দুনিয়াতে, আখেরাতে তাকে তাদের মধ্যেই গণ্য করা হবে। আপনি দাড়িবিহীন থাকবেন, আখেরাতে দাড়িবিহীন ওবামার সঙ্গে আপনার হাসর হবে। দাড়িওয়ালা রাষ্ট্রপ্রধান তো পৃথিবীতে আছে কিনা সন্দেহ, ইরানে আলাদা দু চারটে ছিল তাও চলে গেল, আর সৌদি আরবে আসা তো সে কর্তৃত্ব আল্লাহ ভালো দেন, হিসাব করতে হবে। দাড়ি যেন আজকে পৃথিবীতে দাড়ি যেন সবচেয়ে বড় শত্রু, কারণটা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতারা দাড়ি রাখে না ইসলামপন্থীদের ছাড়া, অথচ দাড়ির বিরুদ্ধে যত হুকুম আহকা। এটা কি আমাদের ব্যক্তি স্বাধীনতা নয়? মেয়েরা বলতে পারবে এটা ফরজ, মেয়েদের পর্দা আল্লাহর পক্ষ থেকে ফরজ, সূরা নূর 30-31 আয়াত পড়ে দেখুন, সে আল্লাহ দেয়া ফরজের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে তারা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না? একটা মেয়ে ল্যাংটায় গরুক খুব খুশি, ওই মেয়েটি যখন ভদ্র হয়ে রাস্তায় চলবে বোরকা পরে খুব নাখোস, চলবে না এগুলো। কি করতে হবে? এ বিষয়ে আমার নবী বিধান দিয়ে গেছে, আমার পূর্বে যত নবী এসেছেন প্রত্যেক নবীর একদল যথার্থ অনুসারী ছিলেন, হাওয়ারি দিল সাদা, যাদের কপট অনুসারী নয় মুখলেস অনুসারী ছিলেন, তারা তাদের সুন্নত গ্রহণ করতেন এবং তাদের নির্দেশ পালন করতেন। অতঃপর তাদের মৃত্যুর পরে এমন কিছু উত্তরাধিকারী এলো, এফ আলুনা মালাই মারুন, তারা এমন এমন কাজ শুরু করলো যে কাজে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, আর এমন এমন কথা বলা শুরু করলো যে কথা বলে তারা কিন্তু নিজেরা করে না। কি করতে হবে? এদের বিরুদ্ধে তারা হাত দিয়ে জিহাদ করবে তারা মোমেন, এবং জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন, এদের বিরুদ্ধে যারা জবান দিয়ে লড়াই করবে তারা মুমিন, এবং জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, যারা অন্তর দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করবে তারাও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, এর বাইরে ঈমানের সামান্য সরষে দানা পর্যন্ত আর নাই। রওয়াহু মুসলিম। মিশকাতের প্রথম দিকেই পাবেন 157 নম্বর হাদিস। মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম নয়, মৌখিক জিহাদ চলবে, সাংগঠনিকভাবে প্রচেষ্টা চলবে, সমাজ পরিবর্তনের জন্য যারা সত্যিকারের সমাজ দরদী নেতা তাদেরকে এগিয়ে আসতে হবে। কি করে সমাজ পরিবর্তন করা যায়? আল্লাহ নবী একজন সমাজ দরদী মানুষ ছিলেন, কুরাইশদের অত্যাচার সচক্ষে দেখেছেন, আরব জাতির পদস্খলন সচক্ষে দেখেছেন। তিনি হেরা গোহায় যে সসনা চিন্তা করতেন, হে আল্লাহ কি হচ্ছে আমার বংশের, কি হচ্ছে আমার দেশের অবস্থা, কি হবে? এতে কাঁপে বসে সসনা আল্লাহর কাছে কাঁদতেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজির হলো, জিবরিল ফেরেশতা নাজির হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বড় তোমার আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই কোরআন কি আমাদের কাছে নাই? সেই হাদিস কি আমাদের কাছে নাই? এটা আল্লাহ প্রেরিত, এখানে আল্লাহ রাসূলের বানোয়াট কিছু নাই। সেই কোরআনকে আমরা পড়ি, সেই হাদিসকে আমরা জানি। শিক্ষা বিভাগে খুব উন্নতি হচ্ছে, আমরা দাবি করছি শুরু থেকেই সর্বদা শিক্ষার প্রতিটি স্তরে, বিশেষ করে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যেখানেই হোক, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমপক্ষে 200 মার্কের কোরআন হাদিস রাখতে হবে। আমার ছেলে অবশ্যই ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে অবশ্যই ডাক্তার হবে, কিন্তু তাকে অবশ্যই ইসলামী ডাক্তার হতে হবে, যেন সে আল্লাহর অনুগত ডাক্তার হয়। তোমাদের মধ্যে কষাই যেন না পেট কেটে ফেলে রেখে বলে দরজাটা দিয়ে তারা সেলাই করবো, ওই রকম জানোয়ার যেন তৈরি না। ওটা কি ডাক্তার নাকি? এরা ফেন্সিলিন ফোর, হিরোইন ফোর, রাজশাহী মেডিকেলের পাশে ফেন্সিলিন বোতল ভর্তি কারা খায়? একে আসমান থেকে ফ্রেশটা রাখে ফেলে? এরা দুদিন করে ডাক্তার হবে? এরা দুদিন করে এদের সুরির তলে আমি তো শুয়ে পড়বো মেডিকেল বেডে গিয়ে? এরা তো ধ্বংস করবে দেশটাকে। আমাদের ডাক্তাররা সত্যিকার ডাক্তার তখন হবে যখন সে কোরআন হাদিস সম্পর্কে কিছু জানবে। তাকে মহাপণ্ডিত হওয়া লাগবে না, অন্তত পক্ষে 200 লোকে যেগুলো প্রয়োজনীয় হাদিস সেগুলি সে পড়ুক, কোরআনে যেসব বৈজ্ঞানিক আয়াতগুলো সেগুলি পড়ুক, তাহলে তো মানুষ হবে। এখন প্রায় আমাদের মার্কেটে আসে বড় বড় ছেলেরা, কেউ এমএ পাস করেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করছে, কেউ অনার্স পাস করছে, স্যার সব লেখাপড়া শেষ হলো, দিন শিখতে পারলাম না, আমাকে একটা নজরার সুযোগ দিন স্যার, আমার পড়ব। চিন্তা করেন মানুষের অন্তরের মধ্যে ক্ষুধা কত। গত পরশু দিন পর্যন্ত যশোরতে লোক আসছে, সবসময় লোক আসছে, আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, কিসের ডিগ্রি, কিসের ডিগ্রি কি দাম আছে, এই ডিগ্রি করার পরে যে আমাকে চাকরি করব? ঘুষ ছাড়া চাকরি নাই, ঘুষ ছাড়া কোথাও কোনো চাকরি নাই, তাহলে ঘুষ তো হারাম। ঘুষ দিয়ে চাকরি নিয়ে সারা জীবন যত টাকা ইনকাম করব, বেশি যেহেতু ঘুষ, অত সারা জীবন ইনকামটি আমার বাতিল হয়ে যাবে। তাহলে আজকে ঈমান ফিরে আসছে বহু শিক্ষিত ছেলের মধ্যে, এই ছেলেগুলোর অবস্থা কি হবে? কিয়ামতের মধ্যে এরই তো আমাদের শাসক বর্গের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। পড়ুন সূরা আহজাব। হে আল্লাহ, হে আমাদের পালন করতে আতানা সাদাতানা, আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের, ওয়া কুবারানা আমাদের গুরুজনদের, ফাযাল্লুনা সাবিলা, তারই আমাদেরকে আল্লাহর পথ থেকে কত ভ্রষ্ট করেছে। রব্বানা আতিম দিফান মিনাল আযাব, আল্লাহ দুনিয়াতে অপরাধ করার কারণে আজকে যে আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে এই সমস্ত নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। ঠিক বলেনি? দিফান মিনাল আযাব, ডবল ডবল শাস্তি দাও। ওয়া লানহুম লানান কাবীরা, এদের উপরে কঠিন লানত করো। কিয়ামতের দিনের আমাদের সন্তানদের আমাদের বিরুদ্ধে অভিযোগ আসার আগে কি আমাদের নেতৃবৃন্দের দুনিয়াতে হুঁশিয়ার হওয়া দরকার নয়? আমাদের কোন নেতার বয়স 67-68 নিচে নয়, তাই তো? এরা মরারই ভয় নাই। আর একজন তো একবারে 80 পারে হয়ে গেল, মিথ্যা ছাড়া কথাই নাই। এদের কি মরার ভয় করে না? এদেরকে আল্লাহর সামনে জানাতে হবে না? মানুষ ব্যক্তিগত ধর্মকেও বাধাহীন করতে পারে না আমাদের স্বাধীনতা। মুখে যত বড় কথাই হোক না কেন, মুসলমানদের ইসলামের উপরে দুশ্মনী সবচেয়ে বেশি। ধর্ম নিরপেক্ষতা সৃষ্টি হয়েছে ইসলামকে ট্যাকল করতে হচ্ছে, মুখে যত বড় আপনাকে বলেন না কেন। অতএব আমাদের দাবি থাকবে ব্যক্তি জীবনে আমাদের ছেলেরা এবং আমাদের মেয়েরা যাতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদের নির্বাচিত সরকারের এবং আমাদের যারা প্রতিনিধি আছেন শিক্ষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, তাদের সর্বোচ্চ পদপীঠে যারা ভাইস চ্যান্সেলর হন, প্রক্টর হন, বিভিন্ন দায়িত্বশীল হন, তাদেরও অবশ্যই দায়িত্ব রয়েছে এই সমস্ত ছেলে এবং মেয়েদেরকে, এই সমস্ত ধার্মিক ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা করা। বরং এটাই চ্যালেঞ্জ করে বলা যায়, কোন ধার্মিক ছাত্র ছাত্রী কারোর পকেট মারে না, কোন ধার্মিক ছাত্র ছাত্রী কোথাও রাস্তায় ইফটিজিং করে না, কোন ধার্মিক ছাত্র ছাত্রী রাস্তায় যে চাঁদাবাজি করে না, গাড়ি ভাঙে না, ক্ষতি করে না। এই সব তো ভালো ছেলে মেয়েদের উপরে যদি জুলুম হয় তাহলে আমরা যদি কথা না বলি অন্তত পক্ষে কথা দিয়ে তো জিহাদ হবে, সবচেয়ে বড় জিহাদ হবে। সাংগঠনিকভাবে যদি এগুলো আমরা ঠেকানোর চেষ্টা করি, আমাদের ছেলেরা যারা ভালো ছেলে তারা যদি ঐক্যবদ্ধ হয় অবশ্যই নষ্ট ছেলেরা তাদের কিছুই করতে পারবে না। আর যদি ভালো ছেলেরা বিচ্ছিন্ন থাকে, একা পেয়ে যেমন একটা বাঘ একটা ছাগলকে বাঘে খেয়ে নেয় না, ছাগলের পাল থাকলে কিন্তু বাঘ হামলা করে না, এটা হাদিসে রয়েছে। কিন্তু একদল ছাগল যদি একসঙ্গে চলে নেকড়ে বাঘ কিন্তু ওখানে হামলা করে না, যখন দেখা যায় একটা বকরি পিছা হয়ে গেল তাকে ঘপকে ধরে। হাদিসের এই বিধানগুলো আমাদের মেনে চলা ভালো। আমরা এখন ফতোয়া দিচ্ছি সংগঠন করা যাবে না, আরে বাবার মুফতি মুফতি আজম, আরে বেটা সংগঠন ছাড়া তো জিন্দগি চলতে পারে না। মুসলমান তো একা চলতেই পারে না, তার সংগঠন ছাড়া তাকে অবশ্যই সংগঠনে চলতে হবে। সে যে সংগঠনই করুক, এমনকি সোরেদেরও সংগঠন আছে, অত মৌলবীদের সংগঠন নাই। মৌলসোর রাগ করেন না, করুন মৌলবীরা এমন একটা জাগ, এরা কারোর আনুগত্য করে না, ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ছাড়া। ওরা মনে করে আমি মুফতি আনা রব্য গুমরা আলাম, সবাই আমার আনুগত্য করো, আমি তার আনুগত্য করবো। অথচ চোর ডাকা দস্যু গুন্ডা প্রত্যেকের সংগঠন আছে, বরং শ্রমিকদের সংগঠনে এত জোরালো। ও যদি কি বলে ওটা আপনার কি বলেন ফেসবুক না কি নাম আছে না, ওখানে যদি বলেন আগামীকাল শ্রমিকদের হরতাল, গাড়ি একটা বের হবে, এতই আনুগত্য সেখানে। আর ইসলাম পালন করার জন্য সংগঠন করবেন, তখন বলবি সারা বলবে উঠা না যায়। দুঃখজনক, এগুলো আমাদের জন্য খুবই খারাপ। আমরা সবাইকে অনুরোধ করবো সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সরকার যেখানে আছে সে তার কবিতা আল্লাহর কাছে দেবে, আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না? আমরা যদি আমাদের সন্তানদেরকে গাইড না করি, আমরা যদি আমাদের ছেলেদেরকে গাইড না করি, আমরা যদি আমাদের মেয়েদেরকে গাইড না করি, ওদেরকে কে রক্ষা করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। সূরা তওবা 73 আয়াত, সূরা তাহরীম 9 আয়াত, আল্লাহ পাক কোরআনে এই কথাটা বলেছেন যেটা আমি আজকে পড়লাম আয়াতটা। আর মিশকাত 107 নম্বর হাদিস মুসলিম শরীফে, ওটা মনে রাখবেন। সেই সাথে ওই হাদিসটা মনে রাখবেন, যারা যে কমের সামঞ্জস্যশীল হয় তারা তাদের সঙ্গেই কেমন বাড়ি উঠবে। শুধু পোশাকে দাঁড়িতে সবভাবে আমার পরিচিতি আছে। আজকাল অনেক যুক্তিবাদী তৈরি হয়েছে জানেন, কোন কোন যুক্তিবাদী কি বলে জানেন, মানে এগুলো তো ছোটখাটো ব্যাপার, আসল ব্যাপার তো হুকুমত কায়েম করা। ব্যাস চলে গেল, দাড়ি চলে গেল, টুপি চলে গেল, জামাও চলে গেল, কি করে এদিকে সাফারি শার্ট, সালাতের সময় মাথা একটা গোল টুপি, ব্যাস খালাস। একটা মডার্ন টেকনিক বের হয়েছে, এসব চলবে না। আমার পোশাক আমার দাড়ি এটা শিয়ার ইসলাম, ইসলামের নিদর্শন। আমি যখন জেলখানা যাব দাড়ি টুপি নিয়েই যাব, যখন বড় বড় মঞ্চে ভাষণ দেব দাড়ি টুপি নিয়েই ভাষণ দেব, যদি আমেরিকা যাই দাড়ি টুপি নিয়েই যাব। সর্বত্র আমার পরিচিত এই মুসলমান, আমাকে দেখলেই বুঝবে এই লোকটা মুসলমান। আর আমি লুকিয়ে থাকবো, মোনাফিকি করব, বাপ দাদা চৌধুরীর নাম স্বীকার জানার পরে জানলে হ্যাঁ লোকটা বোধহয় মুসলমান হবে, এইরকম মুনাফিকি কারবার চলবে না। রসুলের নির্দেশ আফুল লোহা অকস্য সারেব, দাড়ি ছাড়ো গোপ ছাড়ো, ব্যাস কথা শেষ না। দাড়ি ছাড়বো না গোপ ছাড়বো, এটা তো হবে না। আর এই জন্যই আল্লাহ রাসূল প্রতি আমাদেরকে সাবধান করে গেছেন, দেখো ইন্না মিন ওয়ারায়কুম যামানা সাবরিন লিল মুতামাসসিক ফীহা লাহু আজরু সাবঈনা খামসিনা শাহীদান মিনকুম। হে আমার সাহেবরা মনে রেখে দিও, তোমাদের পরবর্তী জমানায় এমন একটা কঠিন জমানা আসছে, জমানা সাবরিন, কষ্টের সময় আসতেছে। আমার একটা সুন্নত পালন করতে গেলে যদি কেউ করতে পারে, সেই সময় মুতামাসসিক মানে কঠিন ভাবে যদি আঁকড়ে থাকে সে সময়, তো তোমাদের মতো সাহেবদের পঞ্চাশ জন শহীদের সমান নাকি সে একা পেয়ে যাবে। আজকে যদি কোন আমাদের ছেলেরা দাঁড়িয়ে রাখে, দাঁড়ির জন্য যদি সে মার খায়, জেল খাটে, ফাঁসি হয়, ইনশাল্লাহ ওই ছেলে পঞ্চাশ জন শহীদের সমান নাকি পেয়ে যাবে। কোন কথার কোন কথা দাড়ি বন্ধ করা যাবে না, দাড়ি রাখতেই হবে, মেয়েদেরকে পর্দা রাখতেই হবে, তাদেরকে বোরকা রাখতেই হবে। যদি বোরকা করো, মৃত্যুবরণ করো, হে মেয়ে তোমাদের জান্নাতের রাস্তা খোলা রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জীবন যাপনের তৌফিক দান করুন, ও আল্লাহ পাক আমাদের সরকারকে হেদায়েত দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।